Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajmain. Apnara bortomane ei sara bishwer prekkhapote dekhchen muslimra charidike mar khacche. Ar apni je deshe royechen she desher sathe parshobortti ek deshe যুদ্ধ চলছে, দেশের বিরুদ্ধে না, সে দেশের বিশেষ এক জাতির বিরুদ্ধে, এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে। সিরিয়াতে যুদ্ধ চলছে, লেবাননে চলে, এইভাবে ইরাকে যুদ্ধ চলছে, আত্মঘাতী হামলা ইত্যাদি ইত্যাদি বহু রকম ঘটছে। তো নিশ্চয়ই মানুষের মনে প্রশ্ন আসবে, দ্বন্দ্বটা কিসের? কিসের দ্বন্দ্ব? এটা কি ক্ষমতার দ্বন্দ্ব, গদির দ্বন্দ্ব, নাকি আকিদার দ্বন্দ্ব এবং ধর্মীয় দ্বন্দ্ব? দ্বন্দ্বটা কিসে? অনেক সময়ে মানুষের স্বার্থে আঘাত লাগলে পরে আন্দোলন শুরু হয়, সেই আন্দোলন পরিশেষে পরিণত হয় আপনার দলাদলিতে, পাটাপাটিতে। আমাদের দেশে পার্টি আছে, পার্টি পার্টিতে শুরু হয়, আবার সেটা যখন চলতে থাকে আসল তখন রূপ নেয় কিছু, আবার রূপ নিয়ে নেয় ধর্মীয় রূপ নিয়ে নেয়। আকিদার তখন লড়াই শুরু হয়, পায়ের তলায় মাটি রাখার জন্য সবাই সুযোগ খোঁজে। সিরিয়া দেখছেন কি অবস্থা, লম্বা ধরে চলছে। এমনি ইহুদিদের সঙ্গে ধর্মীয় যুদ্ধ ফিলিস্তিনদের লেগেই আছে, ওরা যে এখন দখল করে রেখেছে সেখানে আছে। বাকি মুসলিম রাষ্ট্র বলে যেগুলোকে জানি সেগুলো আপোষে যে দ্বন্দ্বগুলো হচ্ছে এগুলো কিসের দ্বন্দ্ব? এ হচ্ছে আকিদার দ্বন্দ্ব। বেশিরভাগ আপনি দেখবেন বর্তমানে চলছে মুসলিমদের ভিতরে সেটা হচ্ছে আকিদার দ্বন্দ্ব, শিয়া এবং সুন্নির দ্বন্দ্ব। এখন প্রশ্ন উঠবে, শিয়া কি, তারা কি চায়? সুন্নিরা কেন শিয়াদেরকে চায় না? শিয়ারা কেন সুন্নিদেরকে চায় না? শিয়াদের আকিদা সম্পর্কে আমাদের জানা দরকার। অবশ্য আমরা তাদের আকিদা আমভাবে জানব, কারণ প্রত্যেক মানুষের ভিতরে শিয়াদের বিভিন্ন দল আছে, বিভিন্ন মজাব আছে। যেমন আমাদের সুন্নিদের মজাব রয়েছে, ওদেরও তেমনি মজাব আছে। তো সব মজাবের, সুন্নিদের সব মজাবের যেমন মতামত এক নয়, তেমনি শিয়াদেরও আছে। কেউ হালকা শিয়া, কেউ মানে বেশি অতিরঞ্জনকারী শিয়া, বিভিন্ন রকমের আছে। তো আমরা আমভাবে দেখব যে শিয়াদের আকিদাটা কি। যেমন শিয়ারা যদি মনে করে যে সুন্নিদের আকিদা কি, তখন সুন্নিদের আকিদা তারা তো বলবে যে সুন্নিরা এই করে, সুন্নিরা মাজারে যায়, সুন্নিরা মাজারে গিয়ে প্রার্থনা করে, আমরা যাই। কিন্তু তারা যখন সুন্নিদের বলবে তখন মাজারের কথা বলবে না, বলবে না, ওরাও মাজারে যায়, কারণ সুন্নি ওরাও। তো আমরাও ঠিক ওইভাবে আমভাবে আমরা বলবো তারা মাজারে যায়, তারা মানে কি বলে পুজো করে ইত্যাদি ইত্যাদি, আগুনের পূজা করে বা আগুন নিয়ে ওরা নওরোজ পালন করে ইত্যাদি ইত্যাদি। কিন্তু সবাই যে করে আমরা সেটা বলছি না। তাদের মধ্যে কেউ ভালো থাকতে পারে, সে মুশরিক না, কিন্তু আকিদাগত শিয়া এমনও হতে পারে যে তারা যেমন সাহাবাদেরকে পছন্দ করে না, অথবা সে সাহাবাদেরকে কাফের মনে করে না। তারা খালি মনে করে কি, হযরত আলী খেলাফতের যোগ্য ছিলেন, তাকে খেলাফত না দিয়ে সাহাবারা অন্যায় করেছেন। কিন্তু এ কথা তাদের ভুল, কারণ যদি সাহাবারা অন্যায় করতেন তাহলে আলী কেন চুপ থাকতেন? যদি আলী চুপ ছিলেন তাহলে কি তিনি অন্যায় সহ্য করে নিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী কেন চুপ ছিলেন? আলীও তো বায়াত করেছিলেন, তাই না? কেন তিনি দাবি করলেন না? সুতরাং এসব ভাবার বিষয় আছে। আর এই জন্য আমরা বলি সাহাবাদের মাঝে যে ঘটনা ঘটে গেছে, হয়ে গেছে, সেগুলোর ব্যাপারে আমরা কি করব? আমাদের হাত যেহেতু তাদের গায়ে লাগেনি, তাদের রক্তে রঞ্জিত হয়নি, তখন আমাদের মুখকেও তাদের সমালোচনার জন্য কি করব, বিরত রাখবো। যে যা করেছেন আমরা জানবো যে এগুলো ভুল বুঝাবুঝি ছিল, ইজতিহাদি ভুল, যে এক অপরের বিরুদ্ধে তলোয়ার ধরেছে, এক অপরের বিরুদ্ধে যে মানে বিক্ষোভ বিদ্রোহ করেছে, এটা হচ্ছে ইজতিহাদি ভুল। আর ইজতিহাদি ভুল হলে ঠিক হলে পরে দুটো স্বভাব পাওয়া যায়, আর ভুল হলে বোরা হয় না, বরং একটা স্বভাবও পাওয়া যায়। আমরা সাহাবাদের মধ্যে যেহেতু সাহাবারা রাজিয়াল্লাহু আনহুম, ওয়া রাদওয়ানহু, যখন আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট রয়েছে তখন আমরা জানবো যে সাহাবারা সবাই জান্নাতি, তবে ভুলের ঊর্ধ্বে না, তাদের ভুল হয়েছে আর সে ভুলের জন্য তারা একটা সওয়াব পাবে। মনে থাকবে সাহাবাদের ব্যাপারে আমরা কোনো সমালোচনা করব না, কিন্তু শিয়ারা বলে না ভুলের ঊর্ধ্বে না আর তারা মাসুমও না মানে নিষ্পাপও না, তারা ভুল করেছে তো ভুল করেছে, ভুলের শাস্তি পেতে হবে। ঠিক আছে, ভুলের শাস্তি আল্লাহ দেবেন, তোমরা এখন শাস্তি দেবে কে? তোমরা এখন শাস্তি দিয়ে তাদের উপরে লানত করছো, তাদেরকে কাফের বলছো, তোমাদের দিনই বানিয়ে নিয়েছো যে আবু বাকারকে অভিশাপ করতে হবে, তাদের নামাজে ওমানকে অভিশাপ করতে হবে, ওসমানকে অভিশাপ করতে হবে, মুয়াবিয়াকে অভিশাপ করতে হবে, গালাগালি দিতে হবে, এটা তোমাদের দিনে পরিণত হয়ে গেছে। এই জন্য আমাদের সুন্নিদের যে আকিদা সেটা কি, যে সাহাবাদের ব্যাপারে আমরা কোন রকমেরই কুমন্তব্য করব না, কোন রকমের কুমন্তব্য করা যাবে না যেটা ওরা করছে। আর নিষ্পাপ হওয়ার ব্যাপারে ওরা মনে করে সাহাবারা নিষ্পাপ না, কিন্তু ওদের ইমামরা আবার নিষ্পাপ। শিয়াদের যে ইমাম আছে, বিভিন্ন ইমাম, সেই ইমামরা নাকি নিষ্পাপ। অথচ আমরা জানি আমাদের আকীদায় যে নবী ছাড়া আম্বিয়া ছাড়া কোন সাধারণ মানুষ নিষ্পাপ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, কুল্লু বানি আদম ওয়া কুল্লু ইবনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তায়িন আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান হচ্ছে গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হলো সেই যে আল্লাহর কাছে তওবা করে। তবে এখান থেকে নবীদের কথা আলাদা, নবীরা কিন্তু নিষ্পাপ, তাদের কোনো পাপ ঘটতে পারে না। তবে ভুল ভুল ঘটতে পারে, আর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি করা হয়, সংশোধন করা হয়। তবে একটা কথা মনে রাখবেন, নবীদের কিন্তু দিনের তবলিগে রেসালাতে ভুল হয় না, কারণ আল্লাহর পক্ষ থেকে এটা কি থাকে, প্রোটেকশন থাকে, নিরাপত্তা থাকে। তবলিগের ব্যাপারে, দিন প্রচারের ব্যাপারে ভুল হয় না, ভুল হয় কিসে, এই দুনিয়ার ব্যাপারে, সাংসারিক ব্যাপারে। যেমন সাহাবীদের যাচ্ছিলেন সাহাবারা ওই যে আপনারা কি বলেন, লেকাহ না কি বলেন, নিকাহ না কি বলেন, যে ওই যে পরাগ মিলন, মোছা খেজুর গাছে, সাড়া গাছের মোছা নিয়ে মাদা গাছে লাগিয়ে দিলে ফল বেশি হয়। বলছেন তোমরা এসব কি করছো, তো বললেন যে এটা করলে পরে ফল ভালো হয়, পুষ্ট হয়, ইত্যাদি পোষ্টালো হয়। বললাম আমার মনে হয় যদি এটা না করো তো কোনো সমস্যা নেই, ফল যেটা হবা সেটাই হবে। তারপরে দেখা গেল কেউ করলেন না, দেখা গেল যে বছরে ফল ভালো হয়নি, সব ওই যে ছোট ছোট ভালো ফল হয়নি, কি ব্যাপার এবছর তোমাদের ফল হলো না কেন, বলে ওই যে আল্লাহ রসুল আপনি মানা করেছিলেন তার জন্য ঝাড়ি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুম আ'লামু বি উমুরি দুনিয়াকুম, তোমরা তোমাদের দিনদারির ব্যাপারে, তোমরা চাষি মানুষ চাষের ব্যাপারে ভালো জানবে, আর আমি তো চাষি নই, আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে দিনের তাবলিগকারী মোবাল্লেগ, এ ব্যাপারে আমি বেশি জানি, আর এ ব্যাপারে যখন আমরা বলবো বা আমি বলবো তখন আমাকে ভুলভাবে মেনে নিও, কিন্তু দুনিয়ার ব্যাপারে যদি কিছু বলি তো খবরদার, এরকম ভুল আল্লাহ নবীর হয়েছে, তো এটা ভুল, এটা তো পাপ নয় তাই না। যেমন জাইনাবের কাছে মধু খাওয়ার ব্যাপারটা, আল্লাহ নবী তো গায়েব জানতেন না, যারা গায়েব জানে মনে করে তারা তাদের কাছে অন্য ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আমরা জানি সুন্নি যারা আহলে সুন্না যাকে বলে, আবার আহলে সুন্না ওরাও বলে আমরাই আহলে সুন্না, আমরা নাকি ওয়াহাবি, তো ওয়াহাবি কি আহলে সুন্নার বাইরে নাকি, যাই হোক, তো আমরা যেটা মনে করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, তো জাইনাবের কাছে মধু খেতেন, তো সতিনে সতিনে পরামর্শ হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেন, জাইনাবের কাছে মধু খান, আমরা এরকম করব, তোমার কাছে গেলে আয়েশা হাফসা তোমার কাছে গেলে তুমি বলো আল্লাহ রসুল আপনি মাগাফির খেয়েছেন, আর আমার কাছে এলেও আমিও বলবো আল্লাহ রসুল আপনি মাগাফির খেয়েছেন। মাগাফির তো জানেন কি, এক প্রকার আঠালো কোনো খাবার, যেমন চুইংগাম হয় আমাদের, আর খেলে পরে মুখে একটু গন্ধ বের হয়, দুর্গন্ধ মতো আর কি, তো এরকমই বলা হলো, বলছেন আমি জয়নবের কাছে মধু খেয়েছি, তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কসম করলেন যে আমি আর জয়নবের কাছে মধু খাবো না, এটা কি ছিল, ভুল ছিল, তো যদি তিনি গায়েবের খবর জানতেন কসম করতেন, তখন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হলো সূরা তাহরিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী মারদাতা আজওয়াজিক, আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে সংশোধন এলো, এ আল্লাহর নবী বিবিদেরকে সন্তুষ্ট করার জন্য আপনি হালাল জিনিসকে হারাম করছেন, তো এরকম ভুল এগুলো নবীদের হয়েছে, নবীদের বিভিন্ন ভুল আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালামের ভুল যে কিয়ামতের দিনে নাফসি নাফসি আমি এই ভুল করেছি আমি এই ভুল, বলবো না সবাই, তো ভুল আছে সেগুলো পাপ নয়। তো এটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। তেমনি সাহাবিদের ব্যাপারে আমরা কি বিশ্বাস রাখবো, সাহাবিরা নিষ্পাপ নন, ভুলের ঊর্ধ্বে নন, তাদের ভুল হয়েছে, সেই ভুল আল্লাহর কাছে ক্ষমার হোক, ইজতিহাদি ভুল, তাদের ভুল করলে একটা সওয়াব হয়েছে, ঠিক করলে যারা ঠিক করেছেন তাদের ডবল সওয়াব হয়েছে, আমরা তাদের ব্যাপারে আর সমালোচনা করব না, সে চলে গেছে, সেই ইতিহাস চলে গেছে, তো আমরা আবার নতুন করে সেই ইতিহাসকে জাগিয়ে কেন আমরা একজনকে আবু বাকর বানিয়ে তাকে গালাগালি করব, একজনকে ওমর বানিয়ে কেন গালাগালি করব, বলছি আমি শিয়াদের আকীদা এদের কি কি করে, মোট কথা হলো যে এদের আকীদা হলো এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমান কেউ হতে পারে? কোনো কাজ করে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমান হওয়া যায়? আপনাদের বহু রোজা নামাজ অনেকে অনেক কিছু করেন, কতবার হজ করলে আল্লাহ রাসূলের মতো হওয়া যায় বলতে পারেন? শিয়াদের কাছে আছে এই কাজটা করলে তুমি হাসানের মতো হবে, এই কাজটা করলে তুমি আলীর মতো হবে, আর এই কাজটা করলে তুমি রাসূলের মতো মুহাম্মদের মতো হবে, বুঝতে পারছেন কি কাজ সেটা? শুনুন, তাদের হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, আউযু বিল্লাহ মান তামাত্তা মাররাতান কানা দারাজাতুহু কাদারাজাতিল হুসাইন, যে ব্যক্তি একবার মুতা বিবাহ করবে তার মর্যাদাটা হুসাইনের মর্যাদার সমান হয়ে যাবে। মুতা বিবাহ কাকে বলে? কন্ট্রাক্ট বিবাহ, সপ্তাহের জন্য, মাসের জন্য, এগ্রিমেন্ট আর কি, যে এতদিন তোমার সাথে থাকবো, এত হাজার টাকা থাকলো, এটা তোমার মোহর, এই তারিখ হলেই তোমার সাথে আমার কন্ট্রাক্ট শেষ, মুতা বিবাহ। অবশ্য ইসলামের শুরু যেটা জায়েজ ছিল, পরে এটাকে হারাম করা হয়েছে, কিন্তু ওরা সেই হারামটা মানে না, কিন্তু তার ফজিলতে মানে সুন্নিদের বিরোধিতা করার জন্য, বুঝতে পারছেন না, যেমন আমাদেরও সুন্নিতে সুন্নিতে বলছে সুরা ফাতেহা পড়তে হবে না নামাজ হবে না, তখন ওরা বলছে কি, যে ব্যক্তি সুরা ফাতেহা ইমামের পেছনে সুরা ফাতেহা পড়বে তার মুখে আগুন ভরানো, এইরকম আর কি, মানে একে অপরের বিরুদ্ধে এইভাবে কাদা ছোড়া ছুড়ি, এ সুন্নিদের বিরুদ্ধে। এরা বলছে যে ব্যক্তি মোতা বিবাহ করবে তার মান হবে হোসেনের মতো, আর যে ব্যক্তি দুইবার মুতা বিবাহ করবে তার মান হবে হাসানের মতো, মানে বড় ভাইয়ের মতো, রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহু মুস্তাফা। ওমান তামাত্তা সালাসা মাররাত কানাত দারাজাতুহু কাদারাজাত আলী ইবনে আবি তালেব, যে ব্যক্তি তিনবার মুতা বিবাহ করবে তার মান হবে আলী ইবনে আবি তালেবের মতো, রাদিয়াল্লাহু আনহু। ওমান তামাত্তা আরবা মাররাতিন ফাদারাজাতুহু কাদারাজাতি, আর যে ব্যক্তি চারবার মুতা বিবাহ করবে তার মান মর্যাদা হবে আমার মতো, মানে কার মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মতো, নাউযু বিল্লাহি মিন যালিক। কোন কাজ এমন নেই যে কাজ করলে আপনি রাসূলের মতো হতে পারেন, কিন্তু ওদের এমন একটা তুচ্ছ কাজ যেটা পরবর্তীতে মানসুখ হয়ে গেছে এবং হারাম হয়ে গেছে, যেটাকে ব্যভিচার মনে করা হয় আমাদের, অবশ্য ওদের কাছে না, তো সেইটাকে তোমরা এমন তুলে দিলে, এমন উপরে উঠিয়ে দিলে যে চারবার করলে তুমি রাসূলের সমান হয়ে যাবে, নাউযু বিল্লাহি মিন যালিক। এতে মোতা হালাল হোক আর হারাম হোক যা হবে হোক, এতে কি রাসূলুল্লাহর অসম্মান হয় না? এমন একটা কাজ করে তুমি রাসূলের সমান করে দিলে, এটা বিশাল, তুমি একজনকে মর্যাদা দিচ্ছ দাও, কিন্তু আল্লাহর সমান করলে তো হবে না, তুমি তোমার বউকে মর্যাদা দিচ্ছ দাও, কিন্তু বউকে তোমার মায়ের আসনে বসিয়ে দিলে হবে না, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তো এই হচ্ছে ওদের একটা আকীদা ও বিশ্বাস। আর একটা বিশ্বাস চলুন, উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে কি ধারণা তাদের? মোহাম্মদ বাকির আল মাজলিসি ওদের একজন আলেম বলছেন, আকীদাতুনা আশিয়া ফিত তাবাররু, তার মানে সম্পর্কহীনতার ব্যাপারে আমাদের আকিকা, আকি আকিদা, আকিকা বলছে আকিদা, এমনি যে আমাদের সুন্নিদের আকিদা আছে ওয়ালা ওয়াল বারা, মানে কার সঙ্গে বন্ধুত্ব রাখবেন আর কার সঙ্গে বিচ্ছেদ ঘটাবেন, মানে তার সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে না, তারা বলছে বিচ্ছেদ রাখার ব্যাপারে আমাদের আকিদা হলো, না তাবাররা মিনাল আসনামিল আরবা, আমরা চারটে প্রতিমা থেকে সম্পর্কহীন হব, চারটে প্রতিমা, চারটে প্রতিমা কে কে বলছে, আবু বাক্কার, উমার, উসমান আর মুহাবিয়া, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আর নিসাল আরবা, চারটে মহিলাদের সাথে, চারটে মহিলার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কে কে, আয়েশা, হাফসা, হিন্দ আর উম্মুল হাকাম, এই চারটে মহিলাকে আমরা পছন্দ করি না, তার মানে শিয়াদের বিরোধী। এই জন্য যারা তাদের বিরোধী তাদেরকে তারা পছন্দ করে না। আর আয়েশার ব্যাপারে কি আকীদা আমরা পরে জানতে পারবো। তো এই হলো যে যারা এদেরকে ভালোবাসবে তাদের সাথেও আমাদের ভালোবাসা নেই, কারণ দোস্ত কা দোস্ত দোস্ত হতা হ্যায়। তো এই জন্য যারা ওদেরকে ভালোবাসবে তারা আমাদের ভালোবাসার কেউ নয়। আর লা ইয়াতিমুল ইমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আইমা ইল্লা বাদা তাবাররুই মিন আদাইহিম। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং ইমামদের প্রতি ঈমান ততক্ষণ সম্পন্ন হবে না যতক্ষণ না তাদের দুশ্মনদের সাথে, তার মানে দুশ্মন কারা বুঝছে, ওদেরকে যাদের কথা বলা হলো তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। আকীদা বুঝতে পারছেন কেমন? তারপরে চলুন কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ব্যাপারে, উম্মাহাতুল মুমিনদের ব্যাপারে বলা হয়েছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহু আকবার! তাহলে কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে তার স্ত্রীরা মুমিনদেরকে মা স্বরূপ, সেই মায়ের ব্যাপারে ওদের আকীদা চিন্তা করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে খাস মানে ওদের ধারণা হলো যে সে জাহান্নামী, আয়েশা জাহান্নামী। তারপরে আয়েশা ব্যভিচার করেছে, ওই যেটা আপনার অপবাদের ঘটনা ঘটেছিল না, যে যুদ্ধে গিয়ে আপনার মানে মুস্তালাক বা যে যুদ্ধে গিয়েছিলেন সেই যুদ্ধে গিয়ে যে একটা অপবাদের ঘটনা, চরিত্রে কলঙ্ক ঘটনার ঘটনা, যে ঘটনা ঘটেছিল সাফওয়ান বিন মুতালের সঙ্গে, তো সেই ঘটনাতে বলছে যে আয়েশা আসলেই ব্যভিচারিণী ছিল। তো এইভাবে তারা বলে থাকে, তারা অপবাদ দেয়। আর এই জন্য দেখবেন তারা, আপনি কোনো কোনো টিভিতে দেখে থাকবেন বা ইউটিউবে হয়তো আছে, আয়েশা একটা কেক বানায়, কেকের উপরে লিখে আয়েশা লিখে সেই কেকটাকে চারিদিকে, আর বেলুন লিখেছে, বেলুনে প্রত্যেক বেলুনে গ্যাস বেলুন, সে বেলুনে বেলুনে লেখা আছে আয়েশা ফিন্নার, তার মানে আয়েশা জাহান্নামী। আর কেকের উপরে আয়েশা লেখা আছে, এদের ওই পাগড়িওয়ালা আর ওই যে হ্যাঁ ইমাম এসে বা হুজুর এসে লম্বা চাকু নিয়ে কাটছে, কাকে কাটছে, আয়েশাকে কাটছে, আয়েশাকে কাটছে, আর সবাই হাত তাড়ি দিচ্ছে আর বলছে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, তারপর বেলুনগুলো ছেড়ে দিচ্ছে, আর বেলুনে কি লেখা আছে আয়েশা ফিন্নার, ওই আকাশে উড়ে যাচ্ছে। তার ব্যাপারে, আয়েশার ব্যাপারে দেখলে আপনার রক্ত গরম হয়ে যাবে। মায়ের ব্যাপারে যদি, আপনার মায়ের ব্যাপারে যদি কি এরকম করে নিশ্চয়ই আপনার রক্ত গরম হয়ে যাবে। বেশ, আশুরার দিন এরা কি করে জানেন, আশুরার দিন একটা বকরি ছানা নিয়ে এসে বেঁধে রাখে, তারপরে একটা একটা করে তার লোম ছিঁড়ে, বকরির ছানা, এই বকরির ছানার জ্যান্ত অবস্থায় লোম ছিঁড়লে পরে তার অবস্থাটা কি হবে, বিশাল কষ্ট হবে, তাকে কষ্ট দেয়, তারপরে তাকে জুতা মারে, তারপরে শেষকালে তাকে হত্যা করে দেয়, বকরির ছানাটাকে এমনি এমনি হত্যা করে দেয়। এটা কে জানেন, কাকে ধারণা করে এই বকরির ছানাটাকে হত্যা করা হয়, এইভাবে কষ্ট দেওয়া হয়? আয়েশা মনে করে, আউযু বিল্লাহি মিন যালিক। তো এইভাবে ওদের আকীদা কার ব্যাপারে, আয়েশার ব্যাপারে। তারপর চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ব্যাপারে ওদের কি ধারণা আছে। ওদের ধারণা হলো যে ইরতাদান নাসু জামিআন বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামিল আরবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর সবাই মুরতাদ হয়ে গেছে। যেমন ওই যে হাদিসে বলেছিলাম, বুখারী হাদিসে আছে যে আমি হাওজে কওসরের কাছে অপেক্ষা করব, পানি পান করাবো, কিছু লোক আসবে আমার কাছে পানি পান করতে, আর আমি বলে ফেরেশতারা ওদেরকে তাড়িয়ে দেবেন, আমি বলবো যে ওরা তো আমার সাথী, ওরা আমার সাহাবি, তখন ফেরেশতারা বলবেন যে আপনি জানেন না আপনার চলে আসার পর ওরা কি করেছিল, ওরা মুরতাদ হয়ে গেছিল। ওই যে ওখানে রয়েছে মুরতাদ হওয়ার কথা, এই জন্য এরা বিশ্বাস করে যে সাল বলছে যে সমস্ত সাহাবিরা মুরতাদ হয়ে গেছিল আর বা চারজন ছাড়া, কে কে, তাদের মানে তাদের সাথী, তাদের মনে যাদের ধরেছে আর কি, তাদের ছাড়া বাকি সবাই কি হয়ে গেছিল, মুরতাদ হয়ে গেছিল। আর আল্লাহ মুস্তাহান, আলী ছিলেন রাসূলের কাছে হারুনের মতো, এটা অবশ্য সহিহ হাদিসে আছে। হারুন যেমন মুসা আলাইহিস সালামের কাছে ছিলেন উজির হিসাবে, তার মানে সহনবী হিসাবে, তো তেমনি আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহনবী বা তিনি হতেন খলিফা, এটাই হচ্ছে তাদের বিশ্বাস। যেমন আরো একটা গভীর বিশ্বাস আছে, আরো মানে বাড়াবাড়ি বিশ্বাস, সেটা ওরা একদল বলে যে আসলে নবী হওয়ার যোগ্য কে? আলী। এবং আমি পরে বলবো এই আকীদাতে আছে যে আলী হচ্ছেন আল্লাহ। একদল, ওই যে বললাম না, সব দলের আকীদা সমান না, এক এক রকম মানুষের এক এক রকম আকীদা। তো বলতে লাগলো আলী হচ্ছে খলিফার যোগ্য, আলী হচ্ছে হারুনের মতো, মুসার কাছে হারুনের মতো, মানে সহনবী বা যাই হোক। তারপরে বলতে লাগলো না, আলী হচ্ছিলেন নবীর হওয়ার যোগ্য, কিন্তু জিবরিল ভুলে গিয়ে কার কাছে চলে গেছে? মুহাম্মদের কাছে চলে গেছে, আউযুবিল্লাহ। আবার কিছু বলে না, আলী হচ্ছে খোদ আল্লাহ, বুঝতে পারছেন? এইভাবে ওদের আকিদা। আবু বাকার কেমন? আবু বাকার হচ্ছে গরুর মতো। কার গরু? ওই যে বানি ইসরায়েলের গরু, যখন হারুনের সঙ্গে দ্বন্দ্ব হয়, কথাবার্তা হয়, মানা করা হয় যে তোমরা বাছুর পূজা করো না, বাছুর বাছুর, তো ওই বাছুরের জায়গায় কাকে রেখেছে? আবু বাকারকে। আর ওমারকে কোন জায়গায় রেখেছে জানেন? ওমারকে রেখেছে সামরির জায়গায়, সামিরি, সামিরি, সামিরিকে, যার মানে প্রলোভনে, যার চর্চাতে বা যার চেষ্টাতে কি হয়েছিল, ওই গরু তৈরি করা হয়েছিল, ওই গরু তৈরি করেছিল, এমন তৈরি করেছিল যে হাওয়া লাগলেই ঘন করে শব্দ হতো, যে বললো এটাই তোমাদের তোমাদের ইলাহ, মোসার ইলাহ, পূজা শুরু হয়ে গেল। এটা কে করেছিল? সামিরি। সামিরি জায়গায় কাকে রেখেছে? ওমারকে। আউযুবিল্লাহি আউ নাউযুবিল্লাহি মিন যালিক। বলছে আবু জাফর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মানুষেরা বা সাহাবারা মুরতাদ হয়ে যায় তিনজন ছাড়া, সালমান, আবু জার আর মিকদাদ। সালমান, আবু জার আর মিকদাদ, তো এইভাবে তারা বলে। অনেকে বলে যে আমি ভাই এই দশ নম্বরটাকে খুব অপছন্দ করি। বর্তমানে এক বক্তা, সে বলছে, শিয়া বক্তা, সে বলছে আমি এই দশ নম্বরটাকে পছন্দ করি না। কেন জানেন? কারণ আশারায়ে মোবাশশারা, এই আশারায়ে মোবাশশারাকে তারা আলী ছাড়া কাউকে জান্নাতি মনে করে না, এই জন্য দশ নম্বরটাই ভিন্ন, দশ নম্বরটাই অপছন্দনীয়। কেন? আশারায়ে মোবাশশারা বলতে তো ওরা চাই না, বরং এক ঘৃণা করতে করতে এমন পর্যায়ে আসে যে নম্বর দশটাকেই জলাতঙ্ক রোগ, জলাতঙ্ক হলে পরে যদি কুকুরে কামড়ে দেয় তো পানিতেও কুকুর দেখে, তাই না? তো নম্বরেও দেখছে, ওই ঘৃণা এটা নম্বরেও তাদের এসে পড়ে। বলছে তারা তাদের নামাজে কি করে? লানত করে, কি বলে জানেন? আল্লাহুম্মা লান আত্তাগুতাইনিল কাফিরাইনি আবা বকরিন ওয়া উমর ওয়াল আন ইবনাতাইহুমা ওয়া ইবনাতাইহিমা, মানে হে আল্লাহ, নামাজে ওরা বলে হে আল্লাহ, দুই তাগুত, কাফের দুই তাগুতকে তুমি লানত করো, আবু বকর আর ওমারকে, এবং তাদের দুই মেয়েকে, কে? আয়েশা ও হাফসাকে, দুশমনে দে, আল্লাহু মুস্তাআন, এদেরকে লানত করো। তারপরে আপনারা নিশ্চয়ই শুনেছেন খুমেনি যেটা যেটা বলে, আমাদের অনেকে ইমাম খুমেনি বলে, আর আমাদের দেশের বিশেষ করে যারা রাজনৈতিক পর্যায়ের ইসলামী দল যেগুলো আছে তারা শিয়া সুন্নি বোঝে না, তারা সুন্নিদের ইরান রাসায়নিক অস্ত্র, ইরানের উন্নতি, ইরানের খুব খুশ হয় তারা, মুসলমানদের উন্নতি বলে তারা, কিন্তু ইরান যে আসল উন্নতিটা করছে কাদের বিরুদ্ধে, প্রয়োগ করবে কাদের বিরুদ্ধে, খবর তারা রাখে না। এমন বর্তমানে দেখতে পাচ্ছেন ইরান কোথায় কোথায় দেখেন, ইয়েমানে সেখানে বাঁধিয়ে রেখেছে, সিরিয়াতে বাঁধিয়ে রেখেছে এবং আজ পর্যন্ত চালিয়ে রেখেছে, লেবাননে দেখেন সেখানে হিজবুল্লাহ নামে, যে আমরা জানি, অনেকে তো বলে হিজবুল শয়তান, হিজবুল্লাহ যেটা আমরা জানি বিশাল বাহিনী, আমরা অনেকে মনে করি মুসলিম বাহিনী, আমাদের দেশ থেকে তো কি আর বলবো, বাংলাদেশের পণ্য কুটির হতে তারা মনে করে মুসলমানদের এত উন্নতি এত অমুক, কিন্তু তারা বোঝে না যে এই মুসলমানদের উন্নতি কোন কোন কাফেরদের বিরুদ্ধে নাকি মুসলমানদের বিরুদ্ধে, সহি আকিদার মুসলমানদের বিরুদ্ধে। যাই হোক, সে তাদের একজন ইমাম খোমেনি বলছে যে আমরা হারাম আইনের দেশ দখল করব এবং দুই তাগুতের লাশকে রাসূলুল্লাহর লাশের পাশ থেকে সরিয়ে তুলে ফেলব, তুলে সরিয়ে ফেলব। বুঝতে পারলেন কি বিশ্বাস? দুই তাগুত রাসূলুল্লাহর পাশে শুয়ে আছে, তো তো আমরা হারাম আইনের দেশ দখল করব, তাদের টার্গেটটা করে দেখছেন। কিছুদিন আগে বয়ান শুনেছিলেন যে ইরানের কি বলছে, তারা বলছে ইরানি কোন নেতা বলেছিল যে যদি ইয়ামানে আমাদের আন্দোলন সার্থক হয় তাহলে এবারে টার্গেট হলো, বুঝতে পারছেন? এসবগুলো ভিতরের খবর অবশ্য, এগুলো মানে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা লাগানোর জন্য অনেক বক্তা বলে না কিংবা অনেকে বলে প্রচার করে না। যাই হোক, তো এইভাবে তলায় তলায় তাদের কেমন টার্গেট আছে এবং কেমন তাদের দূরভিসন্ধি এগুলো সবাই বোঝে না, ফলে ইরানের বিরুদ্ধে কিছু বললে তারা গরম হয়ে যায়। আশুরার দিনে তারা, আপনারা শুনে থাকবেন, আবু তাহের বর্ধমানি একজন আমাদের দেশের বক্তা, ঢাকা বংশালে থাকতেন, পত্রিকা চালাতেন আরাফাত পত্রিকা, তো তিনি একদিন বক্তৃতা, তার কাছ থেকে শুনেছি, কলকাতায় উনি থাকতেন, তো উনি কলকাতার অনেক গল্প বলতেন। তো যেমন একদিন বলছিলেন যে সকালবেলা বসে আছে আর এমন সময় এক একটা লোক ভিক্ষা করতে করতে যাচ্ছে, রা খাজা দে দিলা দে, খাজা ইয়া খাজা দে দিলা দে, তার মানে কি বাবা খাজা তুমি দাও এবং মানুষের মাধ্যমে আমাকে দিলাই দাও, হ্যাঁ দিলাই দাও, দেখেন আপনারা বাংলাতে বলছেন দিলাই দাও, এটা আসলে হিন্দি শব্দ বা উর্দু শব্দ। তো আমি বললাম এতো তো শিরিক হচ্ছে, তো আমি তাকে ডাকলাম, এ শোন শোন শোন, দেনেওয়ালা হচ্ছে আল্লাহ, তুমি আল্লাহর কাছে চাও, খাজা কেন, খাজা খাজে খাজা চাচ্ছ কেন? দিয়ে তাকে উপদেশ দিলাম, সে বলো হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক বলে, দেখলাম যে বেচারি চাচ্ছে যখন, তখন একটা টাকা বের করে, তখন একটা টাকার অনেক দাম, একটা টাকা বের করে তাকে দিলাম, দিয়ে টাকাটা পকেটে ভরে নিয়ে কিছু দূরে গিয়ে বলছে, ইয়া খাজা তেরি কুদরত তু দেতা হ্যায় দুশ্মন সে ভি দিলাওয়াতা হ্যায়। বুঝলেন যে দেখলেন যে তুমি তো দাওই এবং এমন যে তুমি আমার তোমার দুশ্মনের কাছ থেকেও দিলাইয়ে দাও, তাই না? দিলাইয়ে দাও। তো ওই উনি গল্প বলছিলেন যে আমাদের কলকাতাতে বিশাল মহরমের সময় বিশাল অনুষ্ঠান হয় এবং সমস্ত রাস্তা জাম হয়ে যায় ইত্যাদি, তাজিয়া মিছিল অমক তমক আমাদের আছে, পরবর্তীতে বলার কথা যে তাদের ধর্মীয় অনুষ্ঠান, তো ধর্মীয় অনুষ্ঠানে ওদের অনেক কিছু করে এবং তারা মাতম ফাতম কিসব করে। তো এই দিনে বলছেন যে এক অন্ধকার ঘরে তিনটি বকরি রাখা হয় বা পাঁঠা রাখা হয়, পাঁঠা আশুরার দিনে, আশুরার দিনে অন্ধকার রুমে তিনটে পাঁঠা রাখা হয় আর মানুষ সব রেডি আছে, তাদের কাছে আছে চাকু, বলছে একটা করে লোক ঢোকে আর ওই পাঁঠাগুলোকে চাকু মেরে আসে আর নিজের কাপড় চোপড় রক্তাক্ত করে আসে, আবার একজন যায় আবার একজন যায়, এভাবে শেষকালে পাঁঠাগুলো কি হয়, আল্লাহ মুস্তাহ খুন হয়ে যায়। কাকে মনে করে এরা চাকু চালায় জানেন? আবু বাকর ওমর আর উসমান মনে করে, আউযুবিল্লাহ জিন্নুরাইন, ওই ফাতিমা, ফাতিমার স্বামী আলী আর ফাতিমারই দুই বোনের স্বামী উসমান, অথচ তারা কাফের বলে এবং তাদেরকে এইভাবে চাকু মেরে মেরে রাগ মেটায়। এখন আবু বাকরকে পেলে এইভাবে মারতো, আবু বাকরকে না পেয়ে বেচারি পাঁঠাগুলো নির্দোষ পাঁঠাগুলো, এমনিতেই প্রাণীর উপরে অত্যাচার করা হারাম, তাই না? আপনি তীর চালানো শিখবেন মুরগিকে মারতে পারবেন না, খামা খা আপনি প্রাণী হত্যা করছেন, ওটা তো বটেই, কিন্তু কাকে মনে করে করছেন চিন্তা করুন, আপনি রাগ মেটাচ্ছেন ঝাল মেটাচ্ছেন, এগুলো দেখে আমার আপনার অবশ্যই রক্ত হবে। এখন ধৈর্য ছাড়া কোনো উপায় নেই, আমাদেরকে বুঝাতে হবে তাদেরকে, তাদেরকে বুঝাতে হবে তোমরা যেটা করছো এটা বিশাল অন্যায়। তারপর একটা কুকুরও আশুরার দিনে একটা কুকুর মারা হয় কোনো কোনো জায়গাতে, মানে এক এক জায়গায় এক এক রকম কুকুর মারা হয়, সেই কুকুরটাকে মনে করে যে ওমার, আর ওমারকে হত্যাকারীর নাম জানেন আপনারা, ওমারকে হত্যা, ওমারকে হত্যা করা হয়েছিল তাই না, ওমারকে খুন করা হয়েছিল, যে খুন করেছিল তার নাম আপনারা জানেন, জানেন না? সে হচ্ছে অগ্নি পূজক, সে হচ্ছে একজন অগ্নি পূজক, তার নাম হচ্ছে ফিরোজ, ফিরোজ নামটা ভালো বলবো না কেন, ফিরোজ একটা নামই, কিন্তু ওই লোকের নাম যেমন মীরজাফর, মীরজাফর নামটা ভালো, কিন্তু মীরজাফর আমাদের দেশে কি কেউ নাম রাখে, রাখে না। কেন? কারণ মির্জাফরি করে, সিরাজদৌল্লার সাথে মির্জাফরি করে সে বিশাল বদনাম হয়েছে। তো ফিরোজ নামটা ওদের কাছে খুব পছন্দনীয়, আবু লুলুয়া, আবু লুলুয়া ফিরোজ মাজুসি। এ হযরত তোমার কে নামাজরত অবস্থায় কি করেছিল, খঞ্জর মেরেছিল, আর যার ফলে তিনি শহীদ হয়ে গেছেন। আর এই হত্যাকারীর লাশ নিয়ে তারা মাজার বানিয়েছে। এখন আপনি ইরানে যাবেন, দেখবেন আবু লুলুয়া মাজুসির মাজার আছে। সেই মাজারে গিয়ে তারা প্রার্থনা করে, তারা চাদর চড়ায়, তারা যা যা ফুল চড়ায়, বাতি দেয় ইত্যাদি ইত্যাদি। কার মাজার? যে হযরত ওমরকে। শুধু তাজিনটা কিসের জন্য? যেহেতু এ একজন তাগুতকে হত্যা করেছিল। তাহলে বুঝতে পারেন যে সাহাবিদের প্রতি, বিশেষ করে খালিফা খিলাফায়ের রাশিদ খুলাফায়ের রাশিদিনদের প্রতি এদের কতটা ঘৃণা আছে এবং কি বিষাক্ত আকীদা আছে। এবার চলুন আপনাদেরকে বলবো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়াবাড়ি করার ব্যাপারটা, যেটা আগেই বলেছিলাম, তবু আলাদা করে যেহেতু আমাদের শিরোনাম আছে। কেউ কেউ মনে করে আলী হচ্ছেন ইলাহ, আলী হচ্ছেন ইলাহ। বলছে আতা কওমুন আমির আল মুমিন আলাইহিস সালাম ফাকালু আসসালামু আলাইকা ইয়া রাব্বানা, আসসালামু আলাইকা ইয়া রাব্বানা। এসে বলছে যে আমাদের দেশে অনেকে আছে এসে সিজদা করে দেয়, তাই না? আমাদের দেশে এমনিতে পৌত্তলিকের মধ্যে আছে, এসে সিজদা করে দেয়, গুরু আবার পাটা মাথায় চাপিয়ে দেয়, তাই না? তো এসে বলছে ইয়া রাব্বানা, আলী আলাইহিস সালাম সালামকে সালাম, আলী আলী রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিয়ে বলছে যে আপনি আমাদের রব। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে কিছু লোক আমার ব্যাপারে ঝঞ্ঝন করছে, তাদেরকে ডাকলেন, ডেকে বললেন তোমরা তওবা করো, তোমরা ফিরে এসো। না, আপনি আমাদের রব, ফিরে আসবো কেন? পরে অতিরঞ্জন করার ফলে যখন একান্তই তারা মানল না, আলী রাদিয়াল্লাহু আনহু তাকে শাস্তি দিলেন, আগুনে পুড়িয়ে মারলেন, আগুনে পুড়িয়ে মারলেন। হয়তো আলী জানতেন না যে আগুনে পুড়িয়ে কাউকে শাস্তি দিতে হয় না। আব্বাস বলছেন যে আমি জানলে পরে মানা করতাম, বা নিশ্চয়ই তিনি মানতেন, আগুনে পুড়িয়ে কাউকে শাস্তি দিতে হয় না। কিন্তু শাস্তি আগুনে পুড়িয়ে কেন শাস্তি দেওয়া হয়েছিল? গর্ত খুঁড়ে আগুনে পুড়িয়ে, যেহেতু তারা তাকে ইলাহ বা মাবুদ বলে আপনার মেনে নিয়েছিল। এদের মধ্যে একটা ফেরকা সাবাইয়া, সাবাইয়া বলতে আবদুল্লাহ বিন সাবা, ওই যে ইহুদি ছিল, মুসলমান হয়ে মুনাফিকি করে মুসলমানে মুসলমানে লড়িয়ে দেওয়ার কাজ ছিল, আর যার ফলে শিয়া ইত্যাদি খারেজি ফারেজি এসব সৃষ্টি হয়েছে। তো এই ফিরকা সাবাইয়া আবদুল্লাহ বিন সাবা ইহুদির দলবল, তারাই আলী যে ইলাহ এই আওয়াজটা তুলেছিল। তার মানে শুধু ইসলামকে ধ্বংস করার জন্য কত রকম, আপনি যে হাদিস জাল হাদিসগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন যে কত রকমভাবে চেষ্টা করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। আল্লাহর ব্যাপারে কি বিশ্রী বিশ্রী কথা আছে। এখন তো আপনার নিশ্চয়ই বহু বিভিন্ন আইডিতে দেখবেন আল্লাহকে কতভাবে জালাগালি দেওয়া হচ্ছে। তো এমনি আল্লাহর ব্যাপারে কত জাল হাদিস, হাদিসের নামে প্রচলিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রচলিত আছে জাল হাদিস, ওই ইমামদের ব্যাপারে প্রচলিত আছে জাল হাদিস, সেগুলো দিয়ে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল এক শ্রেণীর মানুষ, যারা আসলে ইসলামকে পছন্দ করতো না, মুনাফেক হয়ে ভিতরে থাকতো এবং ভিতর থেকে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতো। যাই হোক, আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে শাস্তি দিয়ে মুক্তি পেয়েছিলেন, তাদেরকেও একদম শায়েস্তা করে ছেড়েছিলেন। তারপরে তাদের মধ্যে অনেকেই মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েবের খবর জানেন, এটা তো আমাদের সুন্নিদের ভিতরেও আছে, তবে আহলে সুন্নার মধ্যে তারা নয়, যেহেতু তারা নবীকে গায়েব জানেন বলে বিশ্বাস করে, এবং নবীকে না বরং তাদের গুরু তাদের পীর সাহেবও গায়েবের খবর জানে বলে বিশ্বাস করে। আর আলী নাকি মুর্দাকে জিন্দা করতে পারেন, অবশ্য আমাদের সুন্নিদের ভিতরেও আছে, আব্দুল কাদের জিলানী বড় বুজুর্গ পীর মুর্দাকে জিন্দা করে হিকমতে জাহির। এটা তো মায়ের ভাণ্ডারী গানে বা বিভিন্ন গানে শুনবেন, আপনারা শুনেছেন যে যে আব্দুল কাদের জিলানি মৃতকে জীবিত করতে পারতেন, আউযুবিল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং মোট কথা, এইরকম আকীদা বিশ্বাস যদি কেউ রাখে যেটা শিরকি, শিরকি বিশ্বাস, মুর্দাকে জিন্দা একমাত্র কে করতে পারে? আল্লাহ তাআলা। গায়েবের খবর গায়েবি ভাবে কে জানতে পারে? আল্লাহ তাআলা। এবার যদি কাউকে জানানো হয় তাহলে না হাফেজ সাহেব জানবে যে গায়েবি খবর, হ্যাঁ তাহলে আপনি জানলেন কি করে, তখন প্রশ্ন করবো, তাই না? কি করে বলে আমি টেলিফোন করেছিলাম, কি আমি টিভিতে দেখলাম, বলবে না বলবে না? নাকি আকাশ থেকে ওহী হয়েছে? যাই হোক, আকাশ থেকে আল্লাহ নবী তো বলবেন আমাকে জিবরীল এসে খবর দিলেন, এটা গায়েবি খবর হলো না? কিন্তু গায়েবি খবর হলো বিনা কোনো ওসিলায় কোনো খবর বলা হচ্ছে গায়েবি খবর, আর এটা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, আল্লাহই কেবল গায়েবের খবর জানেন, বাকি না আলী জানেন আর না তাদের ইমামরা। তাদের ইমামদের ব্যাপারও, পীরদের ব্যাপারও মনে করে যে গায়েবের খবর জানেন। আমার হুজুরের কলবে টিভি লাগানো আছে, টেলিভিশন লাগানো আছে, আসমান জমিনের তাম খবর তার কাছে আছে, এই তারা বিশ্বাস রাখে। সুতরাং এগুলো হচ্ছে শিরকি বিশ্বাস। এবার চলুন, তাদের একটা বিশ্বাস হলো তুকিয়া, এই বিশ্বাসের নাম হচ্ছে তুকিয়া। তুকিয়া মানে হচ্ছে বাঁচার জন্য মিথ্যা বলা, বাঁচার জন্য মিথ্যা বলা, তার মানে তাদের কাছে আপনি তাদের কোনো অসুবিধা হলেই মিথ্যা বলতে পারবে, এটা কোনো সমস্যা না। তারা দেখছেন ওই যে সৌদি আরবকে পছন্দ করে না, সৌদি আরবের লোকদেরকে কাফের বলে, ওয়াহাবিরা কাফের বলে, অমুক তমুক, কিন্তু তারা এসে এখানে কাবা শরীফে হজ করতে এসে কাবা শরীফ ইমামের পিছনে নামাজ পড়ে না? পড়ে না, পড়ে, কিন্তু বলছে তুকিয়া করে পড়ে। আবার অবশ্য আমাদের দেশের যে সমস্ত ওয়াহাবি বিরোধী যারা যারা মানে সহি আকিদার বিরোধী, তারা তো বুঝতেই পারছেন, তারা এখানে হজ করতে আসে, একজনকে জিজ্ঞেস করা হলো তোমরা তো ওদেরকে ওয়াহাবি বলো, তো ওয়াহাবিরা কাফের, তো তাদের হজ করতে গেলে তার পেছনে নামাজ পড়লে, কাবা শরীফ ইমামের পেছনে মসজিদে নববীতে গেলে সেখানে কোথায় নামাজ পড়লে? বলছে হ্যাঁ নামাজ পড়েছি, কিন্তু নামাজ দোহেরই নিয়েছে হোটেলে, তার মানে ওদের পেছনে নামাজ হয়নি, বুঝতে পারছেন? তো এইভাবে তুকিয়া ওরা ব্যবহার করে। তুকিয়াটা হচ্ছে একরকম মিথ্যা, স্পষ্ট মিথ্যা, কিন্তু আবু জাফর আলাইহিসসালামের নামে তারা বলে, কুলাইনি বলেছে যে তুকিয়াতু মিন দীনি ওয়া দীন আবাই, আমার দীন, আমার ধর্ম এবং আমার বাপদাদার ধর্ম হচ্ছে তুকিয়া, আউযুবিল্লাহ মিন জালালিহি। এইভাবে মিথ্যা বলা, তুকিয়া ওদেরকে দীন বানিয়ে নিয়েছে। তো কি আর বলবো, মানে তারা বিভিন্ন ব্যাখ্যা করে বলছে ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা কাল আল হাসানা তুকিয়া, ভালো আর মন্দ সমান হতে পারে না, তো ভালো মানে কি তুকিয়া, তুকিয়া ব্যবহার করো, তোমার সমস্যা নেই। তো ইদফা বিল্লাতি হিয়া আহসানা সাইয়্যা বলছে তুকিয়া, তো তুকিয়া মানে ওইভাবে মিথ্যা বলা, মানে মিথ্যাকে ব্যবহার করা, তারা মনে করে যে এটা হচ্ছে আমাদের দিন। ব্যাস, মিথ্যা থেকে বাঁচার জন্য আমরা যারা শুননি তারা বিশ্বাস করি একটা জিনিস ব্যবহার করা যায়, সেটা কি বলবে, যেটা স্পষ্ট মিথ্যা হবে না কিন্তু বক্তাকে বা কি বলে আপনার শ্রোতাকে বোঝানো যাবে, হ্যাঁ একে বলা হয় তাওরিয়া, একে বলা হয় তাওরিয়া। তাওরিয়া কাকে বলে? তার মানে স্পষ্ট মিথ্যা হবে না। ঠিক আছে, হুজুর আমাকে 1000 টাকা দেন, ভাই আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই, আমি কি মিথ্যা বললাম? আমার কাছে টাকা আছে কোথায়? ব্যাংকে আছে, ঘরে আছে। আমার কাছে নেই মানে আমার নিয়ত কি আমার পকেটে নেই বা আমার সাথে নেই, ঠিক কি না? আপনার বাড়িতে একটা লোক এলো, এমন লোক এলো অত্যাচারী লোক, সন্ত্রাসী বা সরকারি এমন জালেম এসে খুঁজছে যে অমুক লোক আপনার বাড়িতে এসেছে, এখানে এসেছে অমুক লোক, তখন আপনি যদি বলে দিই তো তাকে শেষ করে দেবে। তো তাকে বাঁচানোর জন্য আপনি বলেন না না না, সে এখানে কি করবে, সে এখানে নেই, সে এখানে কি করবে, সে এখানে নেই, সে বুঝলো কি, সে বাড়িতে, সে আপনার বাড়িতে নেই। কিন্তু আপনার উদ্দেশ্য কি ছিল? আপনি কি মিথ্যা বললেন? না, আপনি ইশারা করছেন কার দিকে? এই হাতের চোটর দিকে, এই চোটর ভিতরে সে নেই, এখানে কি করবে সে, বুঝতে পারছেন? তো এটা এক প্রকার মানে বাঁচার জন্য এইভাবে মিথ্যাকে বলা হয় তাওরিয়া। আপনি যাবেন ঢাকা, আপনার বাড়ি থেকে ঢাকা যেতে মাঝখানে কোন শহর পড়ে, মাঝখানে যে একটা স্টেশন আছে কি পড়ে, মনে করুন কুমিল্লা, আপনার বাড়ি থেকে মাঝখানে কুমিল্লা, তারপরে ঢাকা যেতে হয়। তো যদি আপনি বলেন যে আমি ঢাকা যাচ্ছি, তাহলে আপনার ক্ষতি হতে পারে, একজন জিজ্ঞেস করে তুমি কোথায় যাবে, আপনি যদি বলি যে ঢাকা যাচ্ছি, তাহলে পরে সমস্যা হতে পারে, ঢাকার বাসাতে আমার সমস্যা করবে, এই জন্য আপনি বললেন আমি কুমিল্লা যাচ্ছি, আমার গাড়ি যাবে, বাস যাবে, কুমিল্লার ওপরেই যাবে, তো কুমিল্লা তো যাচ্ছি, সুতরাং মিথ্যা হলো এটা, এটা এগুলো হচ্ছে তাওরিয়া, তার মানে আকারে ইঙ্গিতে কথা বলা, যেটা স্পষ্ট মিথ্যা না, অস্পষ্ট মিথ্যা, কিন্তু ওরা স্পষ্ট মিথ্যা বলে তারা মনে করে যে এটা হচ্ছে আমাদের দিন, এটা করতে হবে, আমাদের দিন মনে করে তারা, আর এটাই হচ্ছে শিয়াদের আকীদা। বেশ, এবার চলুন কন্ট্রাক্ট বিয়ের আকীদা। কন্ট্রাক্ট বিয়ে মানে যেটা বললাম মোতা বিবাহ যেটা বলে, মোতা বা এগ্রিমেন্ট বিবাহ, যেটা মোতা বিবাহ, ওরা বলছে মান তামাত্তা আমার রাতন কানা দারাজাতুল কাদাতে, আগে বললাম যে একবার করলে পরে কার মান হবে, হোসাইনে, দুবার করলে হাসানে, তিনবার করলে আলী, আর চারবার করলে একবারে রাসুল হয়ে যাবে নাকি। আউযুবিল্লাহ, এই একটা বিয়ে যেটা অনেক যুবক চায়, বর্তমানে অনেক যুবক মনে করে যে এটা যদি থাকতো তাহলে বেশ্যাখানায় হয়তো অনেকে যেত না, তাই না? কিন্তু না, আসলে আমাদের দেশে দেখবেন অনেকে বদনাম করে, এই আরবের লোকরা আছে এইভাবে ব্যবচার করে যায়, অমুক তমুক। ভাই, তাদের ওই বিশ্বাস আছে, ওই বিশ্বাস আছে যে কন্ট্রাক্ট বিবাহ, তো শিয়া আরবের লোক বাড়িতে সবাই শুননি না, শিয়ারা যায় এইভাবে কন্ট্রাক্ট বিয়ে কিছুদিন থাকে, বিয়ে করে তারপরে চলে আসে। তো কন্ট্রাক্ট বিয়ে এইভাবে, যে বললাম ইসলামের শরীয়তে প্রথম প্রথম জায়েজ ছিল, তারপরে সেটাকে হারাম করে দেওয়া হয়েছে, কিন্তু ওরা সেটাকে মানেনি, বরং তারা বিভিন্ন ফজিলত বর্ণনা করেছে, বলছে মান অমান খারাজা মিনাত দুনিয়া ওয়ালা মেতামাত্তা যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া আজজা, যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল, মরে গেল, তো একবারও কন্ট্রাক্ট বিয়ে করে গেল না, সে কেয়ামতের দিনে আপনার বিকলাঙ্গ অবস্থায়, তার মানে হাত পা কাটা অবস্থায় বা নাক কাটা অবস্থায় উপস্থিত হবে। বুঝতে পারছেন? তার মানে আর কত আপনাদেরকে বলবো। এইভাবে ওরা বিভিন্ন ফজিলত বর্ণনা করেছে, কিসের? মোতা, মোতা বিবাহে বিভিন্ন ফজিলত বর্ণনা করেছে। আচ্ছা, তাহলে মনে হয় সময় বেশি হয়ে যাচ্ছে, আর বাকি আকিদা ইনশাআল্লাহ অন্য দর্শে বলা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা যেগুলো বললাম সেগুলো কোনো সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার জন্য না, সাম্প্রদায়িকতার পিছনে উস্কানিমূলক কথা বলার জন্য না, শুধু আমাদের জানার জন্য। যারা অনেকেই এখন প্রশ্ন করছেন, শিয়া শিয়া শুনি, শিয়া শুনি, শিয়া কি, শিয়া কাকে বলে, যেমন কাদিয়ানি কাদিয়ানি অনেকে শুনেন, কাদিয়ানি সম্পর্কে জানেই না। আমি মুসলমান, মুসলমান সবাই মুসলমান, একসঙ্গে বাস করবো, কিন্তু ব্যাপারই জানে না। ইরান নিয়ে কতজন মাতামাতি করে, কতজন মাতামাতি করে, হ্যাঁ, ইরানে এই উন্নতি, তার উন্নতির বিরুদ্ধে এরা অমক তমক, সৌদিয়ার বিরুদ্ধে গালাগালি করে, কেন যুদ্ধ লাগালো এই সেই, কিন্তু তাদের আকিদা, তাদের বিশ্বাস, তাদের উদ্দেশ্য, তাদের দূরভিসন্ধি অনেকেই জানে না। এই জন্য আমরা জানানোর জন্য বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যেটা ভুল জানবো সেটা, সেটার বিপরীতে সঠিক যেটা আছে সেটা মানব, যেটা খারাপ আকিদা হবে সেই আকিদাটাকে বর্জন করে সঠিক আকিদা আমরা গ্রহণ করব এবং সেটাকে মনে প্রাণে বিশ্বাস করব, তবেই আমাদের ইমান ঠিক থাকবে। নচেত যে সমস্ত আকিদাগুলো বলা হলো, এই আকিদাগুলোতে আপনার ইমান, আপনার আমলের অবস্থা কী হবে আপনি বুঝতেই পারছেন, আপনার চরিত্রের অবস্থা কী হবে আপনি বুঝতেই পারছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।